ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব ও পর্দানিশীন মা বোনেরা, ইন্তেজামিয়া কমিটির ঘোষণা মতে আমি আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালাম থেকে সূরায়ে তোহা এর প্রথম দিকের কয়েক আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার নাম সূরায়ে তোহা। তোহা বাহ্যিক দৃষ্টিতে কোন শব্দ নয়, কোন বাক্য নয়, বাহ্যিক দৃষ্টিতে তোহা আরবি বর্ণমালার দুইটা অক্ষর। একটা অক্ষরের নাম তোয়া আর একটা অক্ষরের নাম হা। পবিত্র কোরআনের বিভিন্ন সূরার শুরুতে এরকম কিছু অক্ষর ব্যবহৃত আছে, যেমন আলিফ লাম মিম, হামিম, ইয়াসিন, এরকম বিভিন্ন সূরার শুরুতে কতগুলি অক্ষর ব্যবহৃত আছে, এইগুলিকে তফসিরুল কোরআনের পরিভাষায় হুরুফে মুকাত্তাআত বলা। বাংলায় বলতে পারেন বিক্ষিপ্ত অক্ষর। কোরআন শরীফের বিভিন্ন সূরার শুরুতে আরবি বর্ণমালার যে কতগুলি অক্ষর ব্যবহৃত আছে এইগুলিকে হুরুফে মুকাত্তাআত বা বিক্ষিপ্ত অক্ষর বলা হয়। এইগুলি সম্পর্কে মুফাসসিরিন কেরাম যে সমস্ত আলোচনা করেছেন এর মধ্যে প্রধান কথা হল এই অক্ষরগুলি পবিত্র কোরআন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল করা আল্লাহর সত্য কালাম, এর জ্বলন্ত প্রমাণ। কোরআন আল্লাহর কালাম হওয়ার প্রমাণ। প্রমাণ কিভাবে হল? আরবি বর্ণমালার এই অক্ষরগুলি সারা দুনিয়ার সমস্ত মুসলমান অমুসলমান সবাই জানে যে এই অক্ষরগুলি আল্লাহর রসুল মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন উস্তাদের কাছে শিখেন নাই, আলিফও শিখেন নাই, লামও শিখেন নাই, মিমও শিখেন নাই, তাও শিখেন নাই, হাও শিখেন নাই। এই অক্ষরগুলি দুনিয়ার কোন উস্তাদের কাছে শিখেন নাই। তাহলে যে ব্যক্তি কোন উস্তাদের কাছে অক্ষর শিখল না, এই ব্যক্তিকে ত্রিশ পারা কোরআন মন ধরা বানাইতে পারে? আমরা কি মনে করি? যে ব্যক্তি উস্তাদের কাছে আলিফ শিখল না, বা শিখল না, তা শিখল না, এই ব্যক্তির পক্ষে কি সম্ভব ত্রিশ পারা কোরআন মন ধরা বানাইয়া ফেলা? সম্ভব না। সুতরাং এই অক্ষরগুলি এই কথার প্রমাণ যে ত্রিশ তারা কোরআন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া বানাইয়া বলেন নাই, আল্লাহ পক্ষ থেকে নাজিল করা গেলাম। যত কোরআন শুরুতে এই জাতীয় অক্ষর আপনারা পাবেন এই সবগুলি সম্পর্কে মোটামুটি কথা এটা, এই অক্ষরগুলি কোরআন আল্লাহর সত্য কালাম হওয়ার একটা প্রমাণ। তাছাড়াও বিভিন্ন সুরার শুরুতে উল্লেখিত বিভিন্ন অক্ষর সম্পর্কে তোমরা সিলিয়ে গেলাম আরো কিছু আলোচনা করো। এর মধ্যে একটা আলোচনা হলো এক হাদিসের উল্লেখ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত গুণবাচক নাম আছে এর মধ্যে এক নাম তোয়ামা। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত নাম কোরআনের আয়াতের দ্বারা এবং যত নাম হাদিসের দ্বারা প্রমাণিত আছে এর মধ্যে এক নাম তোয়ামা, আরেক নাম ইয়াসিন। এই সূরার শুরুতে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই তোয়ামা ব্যবহার করেছেন, বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে সূরায়ে তোয়ামা নামে নামকরণ করেছেন। যদি এখানে তোয়াহা বলতে আমাদের নবীর নাম বোঝানো হয় তাহলে মর্ম দাঁড়াবে আল্লাহ আমাদের নবীকে নাম করে পরবর্তী কথাগুলি বলতেছেন। পরবর্তী কথার প্রথম কথা হল মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আমি আপনার কাছে কোরআন নাযিল করেছি অস্বাভাবিক কষ্ট সহ্য করার জন্য নয়, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, আমি আপনার কাছে কোরআন নাযিল করেছি এই সমস্ত মানুষকে নসিহত করার জন্য যারা আল্লাহর নিষিদ্ধ পথে চলাকে ভয় পান, যারা আল্লাহর নিষিদ্ধ পথে চলতে ভয় পান তাদেরকে নসিহত করার জন্য আমি আপনার কাছে কোরআন নাযিল করেছি। অর্থাৎ পরবর্তী কথাগুলি আল্লাহ আমাদের নবীকে বলতেছেন, এই জন্য শুরুতে তোয়াহা বলে আমাদের নবীর নাম সম্বোধন করে বলতেছেন আপনার কাছে কোরআন আমি এজন্য নাযিল করি নাই যে আপনি এর কারণে অস্বাভাবিক কষ্ট হয়ে গেল। কোনো কোনো তফসিরে এইভাবে এই তোয়াহা সম্পর্কে আরেক বিবরণ উল্লেখ আছে, এটা একটা বাক্যের সামান্য সংকেত, পূর্ণ বাক্যটা হল তোয়ারু আরবাদি কাদামাইটা, আপনার গুরু পা নামাজে দাঁড়াবার সময় জমিনে চাপাইয়া দাঁড়ান। তাহলে এই কথা আল্লাহ আমাদের নবীকে বলার কি কারণ ছিল? কারণ এটাই ছিল, প্রথম প্রথম যখন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কোরআন নাযিল করতেন তখন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ভর নফল নামাজ পড়তেন এবং নফল নামাজে দাঁড়াইয়া ঘন্টার পর ঘন্টা আল্লাহর কোরআন তিলাওয়াত করতে থাকতেন। এত দীর্ঘ সময় নফল নামাজে দাঁড়াইয়া কোরআন তিলাওয়াত করতে থাকার কারণে নবীদের দুরূপ পা মুবারক খুলিয়া দেন, দুরূপ পা খুলিয়া যাওয়ার পরেও যখন তিনি বিশ্রাম নিতেন তখন পায়ে ব্যথা হইত, এমন অবস্থায় যে পায়ে বেশি ব্যথা হইত এই পা উঠাইয়া সামান্য উঠাইয়া শূন্যে ঝুলাইয়া রাখিয়া বিশ্রাম নিতেন আর এক পায়ে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেন। এই অবস্থায় কিছুক্ষণ যাওয়ার পরে যে এক পায়ে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেন সেই পায়ে বেশি ব্যথা দূর হইত, তখন আগে যে পা উঠাইয়া ঝুলাইয়া রাখছিলেন সেই পায়ে দাঁড়াইতেন আর অপর পা উঠাইয়া সামান্য ঝুলাইয়া রাখিয়া বিশ্রাম নিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে তার সঙ্গী সাথী মুমিন মুসলমানগণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারাও রাসূলের দেখা দেখি এইভাবে সারা রাত ভর নফল নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেন। এই অবস্থা দেখে বেদিন কাফিরেরা বলতে লাগলো, মুহাম্মদ যে ধর্ম প্রচার করতেছে, মুহাম্মদের সঙ্গী সাথীরা যে ধর্ম গ্রহণ করেছে, এই ধর্মগ্রন্থ যে কোরআন তাদের কাছে নাজিল হওয়ার দাবি তারা করতেছে, এই কোরআন নাজিল হওয়ার কারণে, এই ধর্ম গ্রহণ করার কারণে তারা বিপদে পড়েছে। সুতরাং এই ধর্মটা একটা বিপজ্জনক ধর্ম, যেই গ্রহণ করে সেই বিপদে পড়িয়া যায়। সারা রাত ঘুমাইতে পারে বেদিন কাফিরেরা, যেহেতু সারা রাত জাগিয়া নফল নামাজে দাঁড়িয়া কোরআন তিলাওয়াত করাটাকে বিপজ্জনক আখ্যা দিয়া ইসলাম ধর্মকে একটা বিপজ্জনক ধর্ম বলে অপবাদ করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিবাদে এই সূরার প্রথম দিকের আয়াতগুলি নাযিল করে বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আপনি এক পায়ে দাঁড়াইয়া এক পা উঠাইয়া রাখবেন না, দুনো পা জমিনে চাপাইয়া নামাজে দাঁড়াবেন, যতক্ষণ পর্যন্ত পা ফুলে না পায়ে ব্যথা হয় না ততক্ষণ পর্যন্ত নফল নামাজ করবে, যতক্ষণ দাঁড়াইয়া থাকলে পা ফুলিয়া যায়, যতক্ষণ দাঁড়াইয়া থাকলে পায়ে ব্যথা হয় ততক্ষণ পর্যন্ত নফল নামাজে দাঁড়াইয়া থাকবেন না। আর রাত্রে যে পরিমাণ জাগ্রত থাকলে স্বাস্থ্য ঠিক থাকে না, সেই পরিমাণ জাগ্রত থাকবেন না, রাতের যে পরিমাণ সময় ঘুমাইলে স্বাস্থ্য ঠিক থাকে সেই পরিমাণ ঘুমাইবেন, আর বাকি সময় নফল নামাজ পড়তে গিয়া যতক্ষণ নামাজে দাঁড়ানো থাকলে পায়ে ব্যথা হয় না পা তুলে না ততক্ষণ নফল নামাজে দাঁড়াইয়া থাকবেন, এর বেশি নয়। এজন্যই হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিজাতিকা আলাইকা হাক্কুন ওয়ালিআইনাইকা আলাইকা হাক্কুন, তোমার শরীরের পাওনা আছে, দায়িত্ব আছে তোমার কাছে, তোমার চোখের পাওনা আছে তোমার কাছে, যে পরিমাণ খানা খাইলে স্বাস্থ্য ভালো থাকে এই পরিমাণ খানা খাওয়া তোমার শরীরের পাওনা তোমার কাছে, যে পরিমাণ ঘুমাইলে স্বাস্থ্য ভালো থাকে ওই পরিমাণ ঘুমানো তোমার চোখের পাওনা তোমার কাছে, নফল বন্দেগী করতে গিয়া শরীরের পাওনা নষ্ট করবে না, নফল বন্দেগী করতে গিয়া চোখের পাওনা নষ্ট করবে না, চোখের পাওনা আদায় করো, শরীরের পাওনা আদায় করো, তারপরে যেটুকু পারো নফল বন্দেগী। আরে হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াসিরু ওয়ালা তুয়াসিরু, ধর্মকে সহজ করো ধর্মকে কঠিন করিও না। আমাদের বর্তমান মুসলমান সমাজের অবস্থা তো এমন, এরা বলতে চায় দৈনিক পাঁচ বেলা নামাজ পড়লে আমাদের জন্য ধর্মটা কঠিন হইয়া যায়। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন ধর্মকে কঠিন করিও না, মর্ম কি দাঁড়ায় যে পাঁচ বেলা নামাজ পড়ার কথা বলিও না, এটা কঠিন। কাজেই ধর্ম কি পরিমাণ পালন করলে সহজ হয় আর কি পরিমাণ পালন করলে কঠিন হয় এর একটা সীমা রেখা থাকতে হবে। যে সমস্ত মুসলমান নামদারি মুসলমান অথচ অলস, ধর্মের কাজ করতেই চায় না, এদের সামনে তো ধর্মের যে কোনো কাজ আসলেই বলে এটা আমার জন্য কঠিন, কাজেই কোন মানুষের ব্যক্তিগত মন জড়াবে কঠিন সহজ সাব্যস্ত হবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে ধর্ম পালন করা কতটুকু সহজ আর কতটুকু কঠিন তার একটা সীমা রেখা নির্ধারণ করে দেওয়া হয়েছে। যত ধর্মীয় কাজ আছে এইগুলিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটাকে বলা হয় জরুরিয়াতে দিন আর একটাকে বলা হয় দাওয়াইদাতে দিন। বাংলায় বলতে পারেন ধর্মের বাধ্যতামূলক কাজ, ধর্মের উচিত কাজ, ধর্মের কতগুলি কাজ আছে এইগুলি বাধ্যতামূলক, এগুলি করতেই হবে, তুমি সহজ মনে করো আর কঠিন মনে করো করতেই হবে। আর ধর্মের কতগুলি কাজ আছে এমন যেগুলি তুমি সহজ মনে করলে করো কঠিন মনে করলে না, করা। ধর্মের যে কাজগুলি বাধ্যতামূলক বলে করতেই হবে, এই কাজের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন নাই ইয়াসিরু ওয়ালা তুআসির। ধর্মের যে কাজগুলি ঐচ্ছিক, তোমার ইচ্ছা হইলে করো না হইলে না করো, ওই কাজগুলির ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন ইয়াসিরু ওয়ালা তুআসির, ধর্মকে সহজ করো ধর্মকে কঠিন করিও না। বাইরে ইয়া কোনো সালাম নাই, সবার মধ্যে সালাম, মুসাফা নাই, সুন্নতের সালাম। কি বলতেছি শুনেন, বসেন বলে চলে গেল। ওয়াজ চলাকালে সালাম করা সুন্নতের সালাম, যে ওয়াজ করতেছে যারা ওয়াজ শুনতেছে তাদেরকে সালাম করাও সুন্নতের সালাম, এদের সাথে মুসাফা করাও সুন্নতের সালাম। বাইরে ইয়া ইসলাম ধর্মে কোনো সালাম নাই, ইসলাম ধর্মের সালাম হলো মুখের দ্বারা আসসালামু আলাইকুম, ভালো রকম সালাম দেখেন। ইসলাম ধর্মের বাইরে ইয়া কোনো সালাম নাই, ইসলামের সালাম পাওনা মুখ তাবহ, ইসলামের সালাম পাওনা মুখ, ইসলামের সালাম মুখ আর ইসলামের কোনো সালাম নাই। আর কুয়াদের মাঝে সালাম মুসাফা দিনী যেই ওয়াজ হলেন হেন দেওয়া সালাম ভরা নিষেধ মুসাফা করা নিষেধ, যেই ওয়াজ হলেন হেন দেওয়া সালাম ভরা নিষেধ মুসাফা করা নিষেধ। বুঝলেন না বাবা, তরকারি রাখতে মরিচ লাগেনি, দরকারি নি না দরকারি না সার মাঝে দিলেই লেখে বলেন কিতাব দাব, তরকারি এক চামচ মরিচ দিলেই লেখে মনে গো ফিট না আনফিট আনফিট, এরকম সালাম ঘোরা বড় সবের কাম ওয়াদা হইলে না অন্তর থাকলে কিরা হন যাবো সালাম ঘোরা বড় সবের কাম অন্তর থাকলে ঠিক ওয়াদা হইলে একজনে আরেকজনে সালাম ঘোরা আনছি এরকম সার এক কাপ সার মাঝে এক চামচ মরিচ দিয়ে এলো আর কি। ধর্মের কাম ইচ্ছা করা লাগবো, এই কারণে আমরা দরকার করে আর দুনিয়াতে রসুন পাঠাইছেন। ধর্মের কাম কোন কাম কোন জায়গা কিলা নাম ঘরটায় রসুন তোমার এই চাইটা, আর যে যুগে রসুন দুনিয়াতে নাই হিজ্ঞায় হার কাছে না এটা রসুনের কাছে কথা বুঝলে নি সাব। আর ঈশ্বরীকে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াসিরু ওয়ালা তুআসিরু, ধর্মকে সহজ করো ধর্মকে কঠিন করিও না। একবার আগে আমার ভাবত্ব আমার বড় বড় কঠিন, আল্লাহ রসুলে বলছেন ধর্মকে সহজ করো, যে ভাবত্ব আমার বললে তো আমার ধর্ম কঠিনই যাইবে, আমি পাঁচ বেলা নামাজ না বললে আমার ধর্ম ভালো সহজ। ইবেন নবীর হাদিস বুঝছেনি বুঝছেনি কেন, ফরজ ওয়াজিব সুন্নতে ওয়াক থাকা বাধ্যতামূলক, করাই লাগবো, তুমি সহজ মনে করো আর কঠিন মনে করো করাই লাগবো। সুন্নতে জায়গা নফল মুস্তাহাব এগুলি হচ্ছে, সহজ মনে করলে করো কঠিন মনে করলে করো না। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু যে বলেছেন ধর্মকে সহজ করো কঠিন করিও না, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার বেলায় না সুন্নতে যায় না নফল মুস্তাহাবের বেলায় ইহকে যা কথা রাখো। হাদিস শরীফে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ধর্মকে সহজ করো কঠিন করিও না, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার বেলায় না সুন্নতে যায় না আর নফল মুস্তাহাবের বেলায়, সুন্নতে যায় না আর নফল মুস্তাহাবের বেলায়, ফরজ ওয়াজিবের বেলায় নয় সুন্নতে মুআক্কাদার বেলায়। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ধরে নামাজে দাঁড়াইয়া কুরআন তেলাওয়াত করতেন, ফরজ ওয়াজিব না নফল, আগে যে শুনছেন একটু আগে ফরজ নামাজে ওয়াজিব নামাজে না নফল নামাজে, নফল নামাজে, এই জন্য আল্লাহ তাআলা বলা আছে চাপাইয়া দাঁড়ান, যতক্ষণ পর্যন্ত রাত্রে ঘুমাইলে স্বাস্থ্য ঠিক থাকে ততক্ষণ পর্যন্ত ঘুমান, যতক্ষণ পর্যন্ত নফল নামাজ পড়লে পায়ে ব্যথা না হয় পা ফুলিয়া না যায় ততক্ষণ কাফিরেরা এই কথা বলার সুযোগ পাবে না। ইসলাম ইসলাম ধর্মকে একটা বিভেদের ধর্ম, এই ধর্ম গ্রহণ করলে রায় ঘুমানি দেয় না, নকল করলে নকল জমাতে সারারা কুবাইয়া থাকা লাগে, ইহাটা পড়ার সুযোগ পাইত না বেদিন হলতে, যদি এই এই নিয়মে আপনারা ধর্ম পালন ধর্মের নিয়ম নিয়ে বিধি বিধান আছেন, গন্ডি আছে কি সীমা রেখা আছেন, ফরজ আমল করতেই হবে, ওয়াজিব আমল করতেই হবে, সুন্নতের মুআক্কাদা আমল করতেই হবে, সুন্নতে গায়দা বাল্লাতে ফরজ না হলে না ফরজ, নকল সহজ মনে করলে ফরজ কঠিন মনে করলে না ফরজ, মুস্তাহাব সহজ হইলে ফরজ কঠিন হইলে না ফরজ। আপনারা যারা দৈনিক পাঁচ বেলা নামাজ পড়েন একটু দয়া করে বলুন তো, আসরের চার রাকাত ফরজ নামাজের আগে চার রাকাত সুন্নত নামাজ আছে কিনা? এই সুন্নত বাধ্যতামূলক নয়, এই সুন্নত মুআক্কাদা নয়, এই সুন্নত ঐচ্ছিক, এই সুন্নত জায়েদা। আবার জোহরের চার রাকাত ফরজ নামাজের আগেও চার রাকাত সুন্নত নামাজ, আসরের সুন্নতের মতোই না বেশ কথা, জোহরের ওসার দেখার সুন্নত, আসরের ওসার দেখার সুন্নত বেশ কম কুতা, জোহরের চার রাকাত সুন্নত হলো বাধ্যতামূলক, রাতের চার রাকাত সুন্নত হলো ঐচ্ছিক, জোহরের চার রাকাত সুন্নত করাই লাগবে, তোমার কাছে সহজ লাগে আর কঠিন লাগে করাই লাগবে, আসরের চার রাকাত সুন্নতের বেলায় সহজ হইলে বড় কঠিন লাগলে না বড় কথা বুঝতে তুমি ছাড়ব, ধর্মের নাম সহজ হইলে বড় কঠিন হইলে না বড়, সুন্নতের মাপ কাটার বেলায় না সুন্নতের দায়দার বেলায়, সুন্নতের দায়দার জোহরের সুন্নতের বেলায় না আসরের সুন্নতের বেলায় না সুন্নতে সুন্নতের এখন নাই, মাথার চুহি দেওয়াও সুন্নত তার জীবন দেওয়াও শুনল, দুটা কি আপনারা মনে করেন সমান শূন্য না সমান শূন্য? পুরুষ লোকের নামাজের মধ্যে অন্তত নামাজের মধ্যে টুপি দিয়া মাথা ঢাকতেই হবে যে সুন্নতে মুআক্কাদা না, তার উপরে আবার ভাগ্নিবান্ধা এটাও সুন্নত, কিন্তু সুন্নতে মুআক্কাদা না, সুন্নতে যায় না, তুমি সহজ মনে হলে বান্ধ সব পরিবার, কঠিন মনে হলে বান্ধিও না সব না হইলেও গুণাও তো না শাস্তিও তো না, বেশকম আছে না বেশকম নাই, রসুলে হাদিস শরীফে রয়েছেন ধর্মরে কঠিন বানাইও না ধর্মরে সহজ করণ, ফরজের বেলায় ওয়াজিবের বেলায় সুন্নতে মুআক্কাদার বেলায় না সুন্নতে যায় না আর নবল মুস্তাহাবের বেলায়, শূন্যতে যায় না আর নবাব তাহলে আসরের চার রাখা শূন্যত নামাজ যদি কোন মুসলমান না করে আর এখানে যদি হয় সেনে হয়ে যায় না, যে বলল সেনে হয়ে যায় না হে ধর্মরে কঠিন বানাইল, যে বলল সেনে হয়ে যায় না হে ধর্মরে কিনা বানাইল কঠিন বানাইল, আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন আল্লাহ রসুলে বুঝিয়ে দিচ্ছেন সহজ মনে করলে করো কঠিন মনে হইলে না করো, তুমি খেলে বললাই না করবাকে খালি কোন সুন্নতে দায় না আমল না করলে খেলে বললাই না প্রশ্ন করার অধিকার নেই, কোন নফল আমল না করলে খেলে বললাই না প্রশ্ন করার অধিকার নাই, কোন মুস্তাহাব আমল না করলে খেলে বললাই না প্রশ্ন করার অধিকার নেই, সরজ আমল না করলে খেলে বললাই না প্রশ্ন করার অধিকার আছে, ওয়াজিব আমল না করলে খেলে বললাই না প্রশ্ন করার অধিকার আছে, শূন্যতে পাপ কথা আমল না করলে কেনে করলে না করতে হওয়ার অধিকার, রসুল যে নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতে করতে পাও মুবারক খুলি যাইত, তা বাধ্যতামূলক নামাজ আগেই না ঐচ্ছিক নামাজ, এই কারণে আল্লাহ তাআলা কুরআন আলিম বললেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, দুরুপা জমিনে তাকাইয়া দাঁড়ান দুরুপা জমিনের সাথে লেপাইয়া দুরুপা জমিনের সাথে চাপাইয়া নকল নামাজে দাঁড়ান, যতক্ষণ পর্যন্ত পায়ে ব্যথা না হয়, যতক্ষণ পর্যন্ত পা ফুলিয়া না যায়, যতক্ষণ পর্যন্ত যান্ত্রত তাহার কারণে সাহিত্যে ব্যাঘাত না হয় ততক্ষণ পর্যন্ত নকল বন্দী করুন, এর বেশি নয়, এর বেশি করলে সেদিন কাফিরেরা বলার সুযোগ পাবে ইসলাম ধর্মটা একটা বিভেদের ধর্ম, আমি আপনার কাছে কোরআন নাযিল করেছি ইসলাম ধর্মকে বিপজ্জনক হিসাবে মানুষের সাথে পেশ করার জন্য নয়, ইসলাম ধর্মকে একটা শান্তির ধর্ম হিসাবে মানুষের সাথে পেশ করার জন্য। যেন কোয়াহা সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম তাফসীরের কিতাবে যা কিছু লিখেছেন তার মধ্যে থেকে সামান্য সার হবে। কোয়াহা সম্পর্কে প্রধান কথা হলো এটা পবিত্র কোরআন যে আল্লাহর নাজিল করা কালাম এর একটা জ্বলন্ত প্রমাণ। কোয়াহা সম্পর্কে দ্বিতীয় কথা হলো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যত নাম আছে এর মধ্যে এক নাম কোয়াহা। কোয়াহা সম্পর্কে তৃতীয় কথা হলো এটা একটা বাক্যের সংকেত, পূর্ণ বাক্যটা হল তোল আর দাবি কাদা মাইতা দুরুপা জমিনের জাকাইয়া দাঁড়া। এই মর্মগুলির মধ্য থেকে যে কোনো মর্মে ব্যবহার করি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে তোয়াহা শব্দটা ব্যবহার তোয়াহা দুটা অক্ষর ব্যবহার করেছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে সূরায়ে তোয়াহা নামে নামকরণ করেছেন। অন্য সূরায় আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি জাগরণ সম্পর্কে নবম মন্ত্রীর উদ্দেশ্যে রাত্রি জাগরণ সম্পর্কে বলেন ইয়া আইয়ুহাল মুদাম্মিল قم الليل إلا قليلا نصفه أو زد عليه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا. سيكون لي ولا نبي بطن جديد رسول الكتاب وحي نجل حشير غرى أشياء قولي بارد لبتك بلسل أن غميلوني غاية جور أشتلو بلسل أن أمكت قفل ديا داخل এই অবস্থা না আল্লাহর কাছে কোনো বচন দিয়েছি আর আল্লাহ আদর করিয়া এই কমলির সাথে মিলে গিয়া নবীর নাম রাখিয়েছি মুজ্জম্মিল কমলিওয়ালা নবী। আল্লাহ আদর করিয়া নাম নাম ডাকিয়া হল ইয়ার জুহাল মুজ্জম্মিল ও কমলিওয়ালা নবী। কুমিল লাইলা সারা রাত ঘুমাবেন না রাত্রি জাগরণ করবেন ইল্লা কালিলা হ্যাঁ সারা রাত জাগরণ করবেন না কিছু ঘুমাই কি পরিমাণ ঘুমাইবেন কি পরিমাণ জাগবেন একবার বলেন নিসফাহু আবার আবার রাত জাগবেন আবার রাত ঘুমাইবেন আবার বলেন আউ ইনকুস মিনহু কালিলা অথবা এর চেয়ে কিছু কম আবার বলেন আউ জিদা আলাইহি অথবা এর চেয়ে কিছু বেশি বেশিরভাগ সময় না বেড়াইতে দেখা করেন ঈশ্বরের বেশিরভাগ দাবি আমরা ভয়বন্দী করতে পারে না কোন সময় স্বাস্থ্যের অবস্থায় এমন তাহলে আদারের নাম মারিয়ে স্বাস্থ্যে দেখা যায় না এই সময় আদারের দাবি আমরা ভয়বন্দী করতে পারে না কোন সময় স্বাস্থ্যের অবস্থা এমন হয় রাতের তিন ভাগের এক ভাগ এর চেয়ে বেশি লাগলে স্বাস্থ্যে দেখা যায় তখন বেশি দাগ পায় না বেশি দাগের ঘুমাও তিন ভাগের এক ভাগ ভয়বন্দী স্বাস্থ্যের অবস্থার দিকে লক্ষ্য করি আল্লাহ পাক রব্বুল আলামিন অবস্থার বেষ্টন হওয়ার কারণে সময়ের পরিমাণ বেষ্টন করে দিয়ে দিলেন হয়তো আদালত গুণ আদালত নভল বন্দী ধরো আর না হয় বেশিরভাগ পেট গুমাও সময়ের বাপে নভল বন্দী ধরো আর না হয় সময়ের বাপে গুমাও বেশিরভাগ পেট নভল বন্দী দিবে অর্থাৎ তোমার সাহিত্য অনুবাদ তাহলে রাত্রে নভল বন্দী ধরা লাগবে কি অনুভাবে সাহিত্য অনুভাবে কেন যেন তাদের কাবিলেরা বলার সুযোগ না হয় ইসলাম ধর্মটা বড় কিভাবে ধর্মরায় গুণানি রায় আপনার কাছে কোরআন নাযিল করেছি সারা রাত ভর ঘুম নষ্ট করিয়া পা ঘুরাইয়া পায়ে ব্যথা করাইয়া নভল বন্দী করার জন্য নয় যতক্ষণ পর্যন্ত সাহিত্যে বানায় ততক্ষণ পর্যন্ত আপনি নভল বন্দী করুন যখন সাহিত্যে বানায় না তখন বিশ্রাম করুন যেন ইসলাম ধর্মটাকে বেদিনের আত্মীয়দের ধর্ম বন্ধে না পায় ইসলাম ধর্মটাকে যেন শান্তির ধর্ম হিসাবে অমুসলমানদের গ্রহণ করে আপনার কাছে কোরআন নাযিল করেছি নকল বন্দী করতে গিয়ে সত্যে ব্যাঘাত সৃষ্টি করার জন্য আপনার কাছে কোরআন নাযিল করেছি ওই সমস্ত লোকদেরকে নসিহত করার জন্য যারা আল্লাহ শক্তিকে ভয় পায় যারা আল্লাহকে ভয় পায় আমরা তো আমাদের মুসলমান একটু তালা তোমার দরকারে না হালো হারানের দরকারে না বেদারে যদি দিবেন আল্লাহরে বেড়াও দিয়ে বলেন আমি ধরে যান আমি মুসলমান না আপনারা যেন নিজেই চাবো বলতে ধন্যবাদ করেন না এটা হাত হলে এবারে বেড়াই যারা ডাইরি যারা আছে না সত্যি আল্লাহরে বেড়াই এই সালটা দেখা আমি মুসলমান না, এবারে তুমি কি মুসলমান নেই, তুমি আমার আল্লাহের বলা কিনা। কাজেই আল্লাহ যখন যে আল্লাহরে ডরায় তারে নসিহত করার লাগে আমরা যখন কোরআন নাযিল করছি, কে কে আল্লাহরে ডরায় আর কে কে ডরায় না বলো এখন বুঝলাম আমাদের। তখন পর্যন্ত আমরা বুঝলাম জন্য কি পরিমাণ সহজ করা যাইব আর কি পরিমাণ কঠিন করা যাইব না। সরল আমল বাধ্যতামূলক ভাবে করা লাগবে, তোমার কাছে সহজ লাগবে আর কঠিন লাগবে। ওয়াজিব আমল বাধ্যতামূলক করা লাগবে, তোমার কাছে সহজ লাগবে আর কঠিন লাগবে। সুন্নতের মাত্রা আমল বাধ্যতামূলক করা লাগবে, তোমার কাছে সহজ লাগবে আর কঠিন লাগবে। কিন্তু সুন্নতের দায়দা নকল মুস্তাহাব সহজ মনে করলে করো, কঠিন মনে করলে না করো। সীমারে না ফেরি ঠিক তেমনি ভাবে আল্লাহরে কে ডরায় আর কে ডরায় না, এরও একটা সীমারে ভাবে জন্মের ভাব। তখন আমরা কোন দুই জিনিসের সীমা রেখা দিলাম, ধর্ম সহজ কত হন পর্যন্ত আর কঠিন কত হন পর্যন্ত এর সীমা রেখা দিলাম। এখন বোঝার ব্যাপার হইল আল্লাহরে খেয়ে দাঁড়ায় আর খেয়ে দাঁড়ায়, কারণ দুনিয়ার মানুষ বেশিরভাগ মানুষ সালাদ যেটা করে না সালাদি কইরা পরে বুঝাইতে চান, আর যেটা করে সালাদি কইরা করে না বুঝাইতে চান। এই সমস্ত তালা মহল কে আমাকে দিন আসরের মাঠে দাঁড়াইল আল্লাহর লোকে তালা দিয়ে যাবে। কিরকম তালাপি আসরের মাঠে দাঁড়াই আল্লাহর লোকে করবে যে আমার আলোচ্য বিষয়ের ভাই না অল্প আপনারা একটু আন্দাজ আপনারা একটু আইডিয়া দিবার লাগে হই লাগে এবারে আমার মতো কথা কি লাগবে। মহাসিনে করান তফসিলের কিনারে লেখেছেন হাসরের মাঠে আল্লাহ পাকুল আলমিন পাপিষ্টদেরকে যখন জিজ্ঞাসা করবেন তোমরা দুনিয়াতে ভাগ করলে কেন ভয় হারে দিবে যা পাপিও করবে না একটা হলে পাপিও করবে দুনিয়ে পাপ করছিল এখানে ভয় তোদের কোনো ভাব আর বললাম না তাহলে হল পাপিও পাপিষ্টরা করবে সালাস দুনিয়ে খালি মানুষের জায়গায় তালাদি করে না আসলের মামলা দাঁড়াই আল্লাহ লোকেদের কি পরিমাণ তালাদি করবো তো বুঝার লাগবে বুঝাচ্ছি তোকে কোনো ভাব করছি না আসলে কোনো ভাব করছে না আসলেও করছে না বলছে তবে বলে করছি না কিতা লাগি আল্লাহ লোকে তালাদি করে আর লোকে আল্লাহর লোকে তালাদি করে ও কোনো ভাব করছি না কোনো লোকে আল্লাহর লোকে তালাদি দিলে হারমনি করা হবে আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাবে প্রমাণ করবেন পাপ করছ কতভাবে প্রমাণ করবেন তিন ভাবে প্রমাণ করবেন একটা হল যে জানার মাঝে পাপ করছে এই জানায় সাক্ষী দিল মানুষকে দেখাইয়া ভাব করিয়ে দেখো সাহেব ঢুকাইয়া ভাব করিয়ে দেখো যে জমিনের মাঝে পাপ করছে এই জমিনে সাক্ষী দিব আল্লাহর কাছে দুই নম্বর তার নিজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মারিয়া দিবেন হতা হওয়ার শক্তি বন্ধ করিয়া দিবেন দিয়া তার হাত পা খান চোখ অঙ্গ প্রত্যঙ্গ এটারে দিলাইবেন পাউরে দিলাইবেন তোর তারা কি ভোগ করে দিল পায়ের পাওয়ার ভাবে কথা করে দিল হাতে দিলাইবেন তোর তারা কি ভোগ করে দিল হাতে হাতের ভাবে কথা হইয়া দিল সামনে কানের ভাবে কথা হইয়া দিবেন খানে কানের ভাবে কথা হইয়া দিল সৌকে সৌকের ভাবের কথা জিজ্ঞাসা করা হবে সৌকের তারা কি ভাব করতে বলে দেখা যাবে হার করিয়া হইয়া দিল যে বলতে ভাব করছি না হের চলছে তিন নম্বর ভাবি প্রত্যেকটা মানুষের দুই কান্দের মধ্যে আল্লাহ দুজন তিরিশটার মধ্যে আনতে হয়েছে ধান খান্ডের তিরিশটা বলতে সব লিখে রাখুন বড় খান্ডের তিরিশটা বলতে যত গুণা করে যত ভাব করে এটা লিখে রাখুন এই লেখা তার সামনে দেওয়া হবে ডাইনাক বাড়াই বলেই তো আল্লাহ রকমের তিরিশটায় তার ডাইনাককে মুড়াইয়া গাড়ের সাথে বাঁধিয়ে দিবেন আর ডাইনাক বাড়াইতে পারত না এর নামে বুক ছিদ্র করিয়া বুকে দিয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠ ছিদ্র করিয়া পিছন দিক দিয়া হাত বাড়ি করিয়া গার মস্তাইয়া সেরা পিছনের দিকে নিয়ার দিয়া হওয়া হবে ১ নম্বর জমিনের সাক্ষী, ২ নম্বর শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী, ৩ নম্বর আমল নামা ফিরিস্তাবতের লেখা আমল নামার সাক্ষী, তিন সাক্ষীর দ্বারা হতের মাঠে পাপিষ্ঠদের পাপ আল্লাহ দরবারে প্রমাণ করা হবে। দুটো কথা বলো, প্রমাণ করার কি দরকার? আমি মাফ করছি না, এই কারণে প্রমাণ করার দরকার। অপরাধীরা যদি অপরাধ স্বীকার করি নেয় সে আর প্রমাণ করার লাগি সাক্ষী লাগেনি, অপরাধীর অপরাধ প্রমাণ করার লাগি সাক্ষী লাগে পূর্ণ যখন স্বীকার করে না। আল্লাহ আল্লাহ তাকে বলব আমি কোনো বাদল করছি না, তখন আল্লাহ তার এই তিনবারে প্রমাণ করে তারপর তো আবার নিয়েবেন এখন কেন করলে অপরাধ হতে পারবো ভাব করছি না, আর ভাব করছি না বল শুধু বাঁচিনি শুধু নেই তখন আর ভাব করছি না হয়েছে না বলব আমি করছি না ও মুখে তো মুখে আমার পাপ করাইছে। আরে সেটা হয়েছিল এখন কিতা হোক আগে থেকে বলছি না যখন প্রমাণ করে দেওয়া হলে খরচ তখন সেই নিজে বলছি না ও মুখে তো মুখে করাইছে আল্লাহ নিজে অমুক্ত মুখে কোনো সময় বলবো শয়তানের কথা, কোনো সময় বলবো দলের নেতার কথা, কোনো সময় বলবো মা বাবার কথা। শয়তানে আমার ভোট করেছে আমার বদল লাগি শয়তান নাই, পার্টির নেতা আমার ভোট করেছে আমার বদল লাগি আমার পার্টির নেতা নাই, আমার মা আমার বাবে আমার ভোট করেছে আমার বদল লাগি আমার মা বাপ নাই। আমার বন্ধারে ভাব করাই নেবেন, হে হইব আমি ভাব করাইছি কিনা করাইছি না বাদে হইব আগে আপনারা বেশি চালান না হে বেশি চালান আপনারা আগে আইন দিন নেয় না হে আগে আইকে যখন সামলবে এখন তারা দিয়ে আমাদের সরকারে হতো আল্লাহ আমি আমি আপনার সরকারে বাদ করেন চিনি না করেন কিনা বাদে হইব আগে দিনে জানিয়ে দেখতে নি করি আল্লাহ দিলে তো তুই যে দেখে শয়তানে করে ভাব করাই দে শয়তান দেখো নি ভুলে যা আপনারা দেখেন নি না তখন শয়তানে ভগবানের নিরব না হে জীবনে কোনদিন আমার দেখলই না আমি কিনা করতে ভাব করাই না আল্লাহ দিলে না তুই নিজে ভেঙে শয়তান কোনদিন ব্যস্ত করি না তো শয়তানে কেমন করে ভাব করাই তখন হে আল্লাহ হে আমার দেখা দিতে না শয়তানে দূর থেকে আমার মনের মাঝে পুনর্জমা দিলে আর এর পুনর্জমা দেওয়ার কারণে আমি লাভ করি তখন শয়তানে রেজাল না প্রত্যেকটা আদম সন্তানের মনের মাঝে আমি যে মন্ত্রণা দিব এটা এ আজকে আপনার সামনে হাসনের মাঝে দাঁড়াইয়া ভয় করে যেদিন আপনি আমার জন্যের সবাই চাই এদিন আমি নিজে আপনার সাথে হইয়া রাখলাম এমন একটা আদম সন্তান যে আমি বাদ দিলাম না যার মনের মাঝে পুরোচনা দিলাম না সমস্ত আদম সন্তানের মনের মাঝে আমি পুরোচনা দিব এটা আমি নিজেই রাখা হে আমার পুরোচনা লইল কেন হল শয়তানের সাথে লড়াই উনি আসলে না হল পাপিষ্ট হল শয়তানের শয়তানের সাথে লড়া খুঁজে আসলে না তো আমি দেব চিত্ত ভাবতে নয় শয়তানে বলল এ আজকে হয় আমি নিমন্ত্রণ দিছি আমি কি বললাম? এইভাবে পার্কিং নেতার সম্পর্কে বলল, আল্লাহ আমি আমার পার্কিং করতাম নেতা এইভাবে মডার নীতি নেতা আপনার শূন্য সব নতুনের চিন্তা করছি না নেতা ওয়ার্ডার আপনি নাকি এরকম আল্লাহ তখন দয়ালু করেন এদের পাপের কারণে অপরকে সঙ্গে দেওয়া হবে না। যে হরকিম নেতায় পাপের অর্ডার দিবে এই নেতা অর্ডারের কারণে জাহান্নামে যাবে, আর যে সদস্য অর্ডার পালন করবে এ পালন করার কারণে জাহান্নামে যাবে। আপনারা একটা মার্ডার কেস, একজন লোক হুকুম নাই আসামি আর একজন চুরি মারার আসামি, একবেলায় হুকুম দিতে চুরি মার আর একবেলায় চুরি মারছে এটা মনে গেছে আসাম গজন দিয়া বান্দিয়া আগুনের লোক খাইয়া দিল। আসলে আমাদের সাবিস করার প্রয়োজনের দ্বারা কেনার উদ্যান দ্বারা তার সালাম কি বলি কবনি মানুষ সালাম দিই না সালাম না এই কারণে আল্লাহ বলছেন সর্বরূপের উপকার হবে। করবে তারা হবে, আর একজনের উপকার হবে না। উপকার হবে তার আল্লাহ বলে দাদা, নাতিরে দিকে তোর লঙ্গি আবার লাগিয়ে দাদা রঙি যায়, তোমার লঙ্গি না রইলে কি লাভার দাদা? হয় লঙ্গি উঠাইলে কি লঙ্গি উঠবাইছে লাগিয়ে হয় ও দাদা রয়েছেন বাড়ির থেকে আলু পর্যন্ত ভাবিয়ে রাখা পড়ত একজন মানুষের সামনে আর একজন মুসলমান পুরুষে আগুন উঠে খাবে ওদের তো ধরে না হারাম তোমার ওয়াজ গেল হয়ে দাদা কতদিন ওয়াজ উঠে দাদা কতদিন ওয়াজ উঠে সারাদিন আর নাটি ওই জীবনের হইলে দিন নাটি হল হইল